হরি হয়ানা হারছো জিরে তামে হরি হয়ানা হারছো হরি হয়ানা হারছো জিরে তামে হরি হয়ানা হারছো সে যতনাশন গারছো জিরে তামে হরি হয়ানা হারছো হরি হয়ানা হারছো জিরে তামে হরি হয়ানা হারছো মুখতিশু ঘণু কাহিয়ে মোহান রে মুখতিশু ঘণু কাহিয়ে মোহান রে প্রাণতনায়া ধারছো জিরে তামে হরি হয়ানা হারছো এ মারা প্রাণ তনায়াধার ছো জিরে তামে হরি হয়ানা হার ছো বালপনা মায়াতি সেবালা রে বালপনা মায়াতি সেবালা রে নটবর নন্দ কুমার ছো জিরে তামে হরি হয়ানার ছো হরি হয়ানা হারছো জিরে তামে হরি মার হয়ানা হারছো জানি জানে দূর ঘণা চোরে দূর জানি জানে দূর ঘণা চোরে প্রেমিত জাননা প্রাণ ছো জিরে তামে হরি হয়ানার ছো মারা প্রেমিত জাননা প্রাণ ছো জিরে তামে হরি হয়ানা হারছো হরি হয়ানা হারছো জিরে তামে হরি মার হয়ানা হারছো মুক্তানন্দ কহে নর নাটক ধারী রে মুক্তানন্দ কহে নর নাটক ধারী রে शरणागत ना सार छो जीरे तमे हरि हैया नार छो शरणागत ना सार छो जीरे तमे हरि मर हैया नार छो हरि हैया नार छो जीरे तमे हरि हैया नार छो तमे हरि मर हैया नार हरि मर हैया नार हरि मर हैया